الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বিশ্ব ইতিহাসের সবকিছুই আমরা কম বেশি খবর রাখতে পারি লেখাপড়ার মাধ্যমে, আধুনিক ইন্টারনেটের মাধ্যমে, বিজ্ঞানের ছাত্ররা বৈজ্ঞানিক চিন্তাধারার মাধ্যমে এবং নব নব আবিষ্ক্রিয়ার মাধ্যমে। কিন্তু বিশ্ব পেরিয়ে, নবজগৎ পেরিয়ে এমন এক জগতের কথা মানুষ কখনোই দেখেনি, কখনোই জানতে পারেনি, যেতে পারেনি, সেই জগতের বিষয়ে আজকে খুতবার আলোচ্য বিষয়। যে জগৎ মানুষ প্রত্যক্ষ করেনি কিন্তু একজনই মাত্র মানুষ প্রত্যক্ষ করেছেন মানব জাতির ইতিহাসে, তিনি আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঐতিহাসিক বলা ঠিক হবে না, বিশ্ব জগতের জন্ম থেকে কিয়ামত পর্যন্ত ইতিহাসের একমাত্র এবং অনন্য ঘটনাই হচ্ছে এটা যে বিশ্ব জগৎ পেরিয়ে, নবমণ্ডল ছাড়িয়ে একেবারে পরলোকে যে সচক্ষে দেখে দুনিয়ার মানুষকে এসে শোনানোর অনন্য ঘটনা শুধুমাত্র ইসলামের ইতিহাসেই ঘটেছে, ইসলামের নবীর মাধ্যমেই ঘটেছে এবং তিনি আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঘটনা আল্লাহ যদি বিব্রত না করতেন মানুষ কখনোই জানতে পারত না। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। ছোট্ট একটি বাক্যের মধ্যে এই যে বিশাল একটি ইতিহাস বর্ণনা করার এই যোগ্যতা শুধুমাত্র কোরআনেরই আছে। এজন্য বলা হয়ে থাকে কোরআনকে জামিউল কালাম, অসংখ্য কথার জমাকারী। অর্থাৎ এই একটি আয়াত বিশ্লেষণ করতে গিয়ে আজ 1300 বছরও বৈজ্ঞানিকদের বিজ্ঞান শেষ হলো না, আজও শেষ হয়ে হবে না সহজে। ওরা এখন দৌড়ে বেড়াচ্ছে কি করে আল্লাহ নবী গেলেন এখানে, আর নবী তো কখনো মিথ্যা কথা বলেননি, হতেও পারে না। আমরা চেষ্টা করে দেখি, ওরা চেষ্টা করতেই থাক আর আমরা বিশ্বাস করতেই থাকি। বিজ্ঞান চেষ্টাই করুক জীবনভর, ওরা জান্নাত জান্নাত দেখে আসে পরে ইমান আনবে, তার আগে ওদের জুনিয়র সব সাফ হয়ে যাবে। আয়ু তো মানে 50 বছর, 60 বছর, 100 বছর, কি করবে ওরা? এখানে একটা মৌলিক পরীক্ষা আমাদের জন্য আসবে যে আপনি বিশ্বাস করে বিশ্ব জয় করবেন না অবিশ্বাস করে ইহকাল পরকাল হারাবেন। এই পরীক্ষা কোরাইশদের হয়েছে, এই পরীক্ষা আমাদের হবে, এই পরীক্ষা আগামী দিনের বংশধর যারা আসছে তাদের জন্য হবে। ইবলিস সবসময় মানুষের বুঝতে লেগে আছে। ছোট্ট একটি আয়াতের বিষয়কে কেন্দ্র করেই সংক্ষেপে ইসরা এবং মেরাজ সম্পর্কে আলোচিত হবে, এই সুরাতে এই আয়াতে মেরাজ সম্পর্কে বলা হয়নি, ইসরা সম্পর্কে বলা হয়েছে। মেরাজ সম্পর্কে বলা হয়েছে কোথায়? সুরা নাজম 13, 14, 15, 16, 17, 18 এই ছয়টি আয়াত। আর বলা হয়েছে ইসরা মেরাজের পূর্ণ ঘটনা কোথায় পাবেন? 25 জন সাহাবি থেকে বর্ণিত বুখারি ও মুসলিম সহ অসংখ্য হাদিসের মধ্যে মেরাজের পূর্ণ ঘটনা পাবেন, যেগুলো যারা আপনারা বাড়িতে পড়ে নিতে পারেন, ঘরে যাদের হাদিসের গ্রন্থ আছে দেখে নেবেন। আমরা সংক্ষেপে সেগুলো খালি বলে দেব। ইসরা হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ, নৈশ ভ্রমণ, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, যা এমনি উঠে বা ঘোড়ায় যেতে 30 থেকে 40 দিন সময় লাগে, সেটা আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হলো, বলা যায় চোখের পলকে। যখন মক্কা থেকে তাকে নিয়ে বাইতুল আকসা নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে পুরো আসমান ঘুরে এসে আবার যখন মক্কায় ফিরে গেছেন, তখনও দরজার কড়া নড়ছে, উজুর পানি তখনও বয়ে যাচ্ছে। তার মানে কতটুক সময়? তো 1 মিনিটও না মনে হয়, এর মধ্যেই সব। আর এজন্য সে যুগের মানুষেরা বিশ্বাস করতে পারেনি, আমরাও বিশ্বাস করতে পারি না, কারণ আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে স্থূল দৃষ্টিভঙ্গি, মাটি কেন্দ্রিক, আর ওই বক্তব্যটি হচ্ছে আখেরাত কেন্দ্রিক। আখেরাতের সময়ের দৈর্ঘ্য আর মাটির এই সময়ের দৈর্ঘ্য তো এক না, এখানে সেকেন্ড আছে, মিনিট আছে, ঘন্টা আছে, আর ওখানে তো সেকেন্ড ঘন্টা মিনিটের কোনো বাধ্যবাধকতা নাই, ওটার সঙ্গে তো এটা মিলবে না, তো সঙ্গে কল্পনা করাটাই বৃথা। এখানে মৌলিক যে দুটো বিষয় এটা আমরা ধরে দিয়ে বুঝতে পারবেন, একটা হচ্ছে আসরা, আরেকটা হচ্ছে বিআদ্দিহি, আরেকটা হচ্ছে লাইলা মিনাল লাইলান, বাস আর কিছু না। আসরা ভ্রমণ করানো হয়েছে, আল্লাহ রসুল নিজে ভ্রমণ করেননি, এটা হলো মৌলিক একটা বিষয়। উনি তো জানতেন না যে আমাকে এইভাবে ধরে নিয়ে যাবে, অনেকে জম। তারপরে বিআবদিহি, বান্দাকে, বেরুহিহি, বান্দার রুহকে বলা হয়। যদি এটা কল্পনার জগতের বিষয় হতো, স্বপ্নের বিষয় হইতো, তাহলে কেউ এটাকে বিস্ময়কর মনে করতো না। স্বপ্ন তো আমরা কত হাতে ঘোড়া মারি, আমেরিকা যাই, ইংল্যান্ডে যাই, কত যাই, এক আসি যায়, কেউ মক্কা মদিনা ঘুরে আসে এক রাতে, সে সকালবেলা দেওয়া যে বিছানা ছিলাম সেখানে পড়ে আছে। তো স্বপ্নে তো কত কিছুই মানুষ করে, দুটো সেটা স্বপ্নের ব্যাপার হতো তাহলে মুসলমানরা মোরতাদ হয়ে যেত না ঠিক সেই সময়। পরে বলল শুনবেন, আর আব্দ বলা হয় তখনই যখন রুহ এবং দেহর সমন্বিত একটা সত্তাকে আব্দ বলা হয়। কারণ আমরা এখন এক একজন আব্দ, আমাদের দেহে রুহ আছে, যে রুহটা চলে যাবে আর আমি আব্দ থাকবো না, আমি মাইয়ত হয়ে যাব। আর শুধু রুহ যখন ছিল আল্লাহ পাকের আলমে আরওয়াহাতে যেখানে আছে, ওটাকে কোনো দিন আব্দ বলা হবে না, রুহকে আব্দ বলা হয় না আর দেহকে আব্দ বলা হয় না, দুটো মিললে তবে তাকে আব্দ বলা হয়। আব্দি বলার মাধ্যমে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই মেরাজটা হয়েছিল সশরীরে, লাইলান মানে নাকেরা, রাতের একটি অংশে, পুরো রাত্রির সময় লাগেনি। এই তিনটা শব্দ সামনে থাকলেই দ্বিধা দ্বন্দ্ব দূর হয়ে যাবে। কবে হয়েছিল এই নিয়ে মেলার সমস্যা, আলমদের কাজই হলো খালি ইখতলাফ করা, ডিসিশন আসতে পারে না কেউ, সন্দেহটা ঢুকলেই বলে দিলে হ্যাঁ এটা হতে পারে, ব্যাস। কেমন, একদল আলেম বললেন যেবার তিনি নবুয়ত পেলেন সেবারই মেরাজ হয়েছে, একদল আলেম বললেন না পঞ্চম নববী বর্ষে মেরাজ হয়েছে, একদল আলেম বললেন না দশম নববী বর্ষের 27 রজব মেরাজ হয়েছে, আর একদল আলেম বললেন যে না এটা ঠিক হলো না, এটা 12 নববী বর্ষের মহরম মাসে হয়েছে, আর একদল আলেম বললেন না এটাও ঠিক হলো না, 13 নববী বর্ষের রবিউল আউয়াল মাসে হয়েছে, আর একদল আলেম বললেন যে না এটা বোধহয় ঠিক হচ্ছে না, এটা 12 নববী বর্ষের রমজান মাসে হয়েছে। এর মধ্যে প্রথম তিনটা বিষয় তো আদৌ গ্রহণযোগ্য নয়। প্রথম তিনটা রসুলের নবুত যেবার পেলেন প্রথম নববী বর্ষে এবং পঞ্চম নববী বর্ষে আদৌ গ্রহণযোগ্য নয়, কারণ আপনারা সবাই জানেন রমজানে এই মেয়েরাজে পাঁচাত্তর সালাত ফরজ হয়েছে, তাই না? এবার দশম নববী বর্ষে সাতাশে রজবে মেয়েরাজ হয়েছে, এ কথাটিও গ্রহণযোগ্য নয়, কারণ মা খাদিজাতুল কুবরার মৃত্যু হয়েছে দশম নববী বর্ষের রমজান মাসে। রজবের পরে শাবান, তারপর রমজান, না তো রমজান মাসে মা খাদিজার মৃত্যু হয়েছে। এটা সকল বিদ্বান একমত যে মা খাদিজাতুল কুবরা পাঁচাক্ত সালাত নাজিলের আগেই মৃত্যুবরণ করেছেন, এতে কারোরই কোনো ইখতিলাফ নেই। যদি পাঁচাক্ত সালাত নাজিল হইতো আগে তো উনি তো সালাত আদায় করতেন, তো তিনি তো পাঁচাক্ত সালাত কখনই পড়তেন না, আমার রসুলে পড়তেন না, কারণ তো হুকুমই হয়নি, তো পড়বে কি? একটি ঐতিহাসিক বিষয়ে সকল মানুষজন একমত হয়, এর পরেও তো আর ওই অন্য অন্য ইখতলাফ করা যায় না। অথচ বাংলাদেশে সাতাশে রজব অর্থাৎ আগামী বুধবার সবে মেরাজ হবে বলে বাংলাদেশে জাতীয় সরকারি ছুটি ঘোষণা করা হবে। আরে পহেলা রজব থেকে তো মৌলী সাহেবরা ট্র্যাক মিছিল করতেছে, এখন মাইক হয়েছে প্রত্যেক মসজিদে, প্রতিদিন যে কত বেদাতে গান গাওয়া গজল আর উর্দু ফার্সি হচ্ছে আল্লাহ ভালো জানে, মৌলবীদের এখন আনন্দ খুব, পকেটে ভর্তি হচ্ছে দেখব, বলবো একটু পরে কি কি হাদিস তারা বানিয়েছে, কোন কোন হাদিসের বর্ণনার কারণে তারা বেদাতগুলো করছেন, ওগুলো একটু পরে বলছি। মূল কথা হলো যেটা চালু আছে উপমহাদেশে সাতাশে রজব দশ, এটা ঠিক নয়, কারণ রমজান মাসে খাদিজা কুবরার মৃত্যু হয়েছে তখনও পাঁচাক্ত সালাত ফরজ হয়নি। এর পরবর্তী কথা হচ্ছে তিনটা, মূলত একটা দুটো, বারো নববী বর্ষের রমজান মাসে আর তেরো নববী বর্ষের রবিউল আউয়াল মাসে আর তেরোই নববী বর্ষের মুহররম মাসে, এই তিনটি কাছাকাছি সিদ্ধান্ত আসা যায় এই যে এর পরপরই আমরা দেখতে পাচ্ছি ইসলামের ইতিহাসে বায়আত ইমারাতের এবং হিজরতের ইতিহাস। পঁচাত্তর জন মানুষ এসে মদিনা থেকে বায়াত করলেন এবং তাদের উপরে তাদের দাওয়াতে দাওয়াত কবুল করে আল্লাহ রসুল এরপরে হিজরত করলেন, অর্থাৎ এই জিহাজ মাসের পরেই সফর মাসে সাতাশ তারিখে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই কাছাকাছি সময়ে অর্থাৎ তেরো হিজরির জিলহজ মাসে যখন বায়াত হচ্ছে এবং আলমরা বলছেন তেরো হিজড়িতেই মেরাজ হয়েছে, নির্দিষ্ট তারিখ আদৌ বলা কারো পক্ষে সম্ভব নয় এবং তারা বলেনও নি, শুধুমাত্র সাতাশে রজব যে ব্যক্তি বলেছেন ওইটাই খালি একটা তারিখ বলা গেছে, আর কোনো আলেম কিন্তু নির্দিষ্ট তারিখ বলেননি, হিজড়ি বলেছেন অর্থাৎ বছর বলেছেন বা কেউ মাস বলেছেন, কেউ তারিখ বলেননি। তারিখটা আমরা বানিয়ে নিয়েছি আমাদের সুবিধার জন্য, কারণ বলে অনুষ্ঠান করা যায়, ঘটা করা যায়। প্রশ্ন হবে যে তাহলে আল্লাহ এত গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহ রসুল কেন গোপন করলেন, তারিখটা কেন বললেন না? এর একটাই জবাব, ইসলামের কোন গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে প্রায় সবগুলোকেই এইভাবে গোপন রাখা হয়েছে যেন মানুষ এগুলো অনুষ্ঠানের মধ্যে বন্দি করে না ফেলে এবং এখানে শিরক ও বিদআতে লিপ্ত না হয়। আল্লাহ রসুলের জন্ম তারিখও এবং মৃত্যু তারিখও সঠিকভাবে মুসলমানরা একমত হতে পারেন নাই, ওই কারণে যে একমত হলেই ওরা মৃত্যুবাসী জন্মবাসী শুরু করে দেবে। বেদাতিরা ঠিকই দিয়েছে তারিখ বানিয়ে ফেলেছে, সমস্যা নেই, কিন্তু হাদিসে বলা আছে তিনি সোমবারে মারা গেছেন, সোমবারে কিন্তু কোনো কিছু ঈদ মেলাদ কিছু হয়তো না, সোমবারের ব্যাপারে হাদিসে একদম অকাট্য, তিনি সোমবারে জন্ম, সোমবারে মৃত্যু, সোমবারে নবুয়ত পাওয়া, এটা সোমবারে কিন্তু কিছুই হয় না, হয় বা যেদিন ছুটি দেয় সেদিন, অথবা বানিয়ে নিচ্ছে নিজের ইচ্ছা মতো, বাড়ি রবুল আওয়াল, নয় রবুল আওয়াল ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই বিষয়গুলো গোপন রাখার মৌলিক উদ্দেশ্য হচ্ছে যেন অনুষ্ঠানে বন্দী হয়ে বেদাত এবং শিরকে মানুষ লিপ্ত না হয়, মেরাজের এই ঘটনাটাকে এই জন্য গোপন রাখা হয়েছে। মক্কা থেকে বাইতুল আকসা পর্যন্ত ইসরা হল, এখানে এসে তাকে সিঁড়ি দেওয়া হলে সিঁড়িকে আরবিতে বলে মেরাজ, যাই উরুজ, উরুজ মানে উপরে ওঠা, যাতে যার মধ্যে উপরে উঠতে হয় তাকে সিঁড়ি বলা হয়, সিঁড়িকে আরবিতে বলে মেরাজ। এলেন বায়তুল আকসাতে, বোরাক ঘোড়া বেঁধে রাখলেন, তিনি দু রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করলেন, এরপরে সিঁড়ি এসে গেল, এবার তিনি সিঁড়িতে উঠলেন। এ সময় তাকে পরীক্ষা করা হয়েছে দুধ মদ এবং কি দিয়ে যেন তিনি কোনটা খাবেন, আল্লাহ রাসূল কিন্তু দুধটা খেলেন। জিবরিল বলেন হ্যাঁ আসাবতাল ফিতরা, তুমি স্বভাব ধর্ম পেয়েছ। নবীদের পরীক্ষা দেখেন, প্রতি পদে পদে পরীক্ষা। এরপরে উঠতে শুরু করলেন উপরের দিকে, প্রথম আসমানে পিতা আদমের সঙ্গে সাক্ষাৎ, তিনি তাকে মারহাবা জানালেন, মারহাবা বিল ইবনে সালেহ আর নবিয়ে সালেহ, সৎকর্মশীল বেটা, সৎকর্মশীল নবী। এই বেটা শব্দ শুধুমাত্র আদম বলেছে, আর কিন্তু কেউ বেটা বলেনি, কারণ উনি তো একমাত্র বাবা হওয়ার যোগ্যতা রাখেন। দ্বিতীয় আসমানে হারুন এবং ঈসা, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিসসালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসসালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিসসালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিসসালাম, সপ্তম আসমানে আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিসসালাম। আদি পিতার সঙ্গে প্রথমেই সাক্ষাৎ এবং আদি নবীর সঙ্গে শেষে সাক্ষাৎ, শ্রেষ্ঠ নবীর সাথে। এরপরেই সিদ্রাতুল মুনতাহা, সর্বশেষ চূড়ান্ত সীমায় পৌঁছে গেলেন, এর উপরে ওঠার ক্ষমতা কারো নাই। মানুষের দৈনিক আমল উঠানো হয় প্রতিদিন ফজরের পরে, আসরের পরে আমল নামা আল্লাহর কাছে উঠানো হয়। এই আমল ওই সিদ্রাতুল মুনতাহা যেই শেষ হয় ওখানে গিয়ে জমা হয়, ফজরের সময় এবং আসরের সময় ফেরেশতা বদল হয়, তারা মুমিনের আমল নিয়ে আল্লাহর কাছে চলে যায়। ওই সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত শেষ, ওর উপরে যাওয়ার ক্ষমতা নেই, এর উপরে হচ্ছে আরশে মুআল্লা। এখানে গিয়ে জিবরিল আল্লাহ নবীকে ছেড়ে দিলেন, আর যাওয়ার অধিকার নাই। হঠাৎ রাফ রাফ চলে এলো পালকির মতন, বিভিন্ন রঙের মেঘ ঢেকে ফেলল, কেমন মেঘ কি বৃত্তান্ত কিচ্ছু ব্যাখ্যা আসে নাই। এই গাসসা, গাসসা শব্দটাই আসছে, একেবারে ঢেকে ফেললো, আচ্ছাদিত করে ফেললো চারিদিকে। আল্লাহ রসুল একা সিজদায় পড়ে গেলেন। এবারে আল্লাহর আহ্বান, তোমার উম্মতের জন্য পঞ্চাশ শক্ত সালাদ তোহফায় মেরাজ। ফিরে এলেন রসুল, সাক্ষাৎ হল মূসার সঙ্গে, কি দিল তোমাকে তোমার রব, পঞ্চাশ শক্ত সালাদ দিয়েছেন, ফিরে যাও তুমি পারবে না, তোর উম্মত দুর্বল, আমার উম্মত পারেনি, তোমার উম্মত পারবে না, আবার আল্লাহর কাছে যাও। বারবার গেলেন, আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, আল্লাহ রসুল অবশেষে আল্লাহর কাছ থেকে সে সুসংবাদ পেলেন, যাও তোমার উম্মতকে পাঁচশক্ত দিলাম, তো পঞ্চাশক্তের সমান নেকি তারা পাবে। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা লাম্মা উসিয়া বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনতাহা বিহি ইলা সিদরাতিল মুনতাহা ক্বালা ফাউতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান, উতিয়া সালাওয়াতিল খামস, উতিয়া খাওয়াতিম ওয়া সূরাতিল বাকারা, গফরা লিমান লা ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি ওয়া হুম মুসলিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ মক্কি সাহাবি, আল্লাহর রাসূলের প্রথম দিকের সাহাবি, কিন্তু মনে রাখবেন নির্যাতিত সাহাবি। তিনি বলছেন, যখন আল্লাহ রাসূলকে মেরাজে নিয়ে যাওয়া হলো, তখন আল্লাহ পাক তাকে তিনটা বস্তু দান করলেন, এক পাঁচ ওয়াক্ত সালাত, দুই সূরা বাকারা শেষ দুটি আয়াত 285-86, এবং তিন গফরা লিমান লা ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি, উম্মতের মধ্যে যারা শিরক না করে মৃত্যুবরণ করবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করার সুসংবাদ শুনিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে শিরিক থেকে মুক্ত থাকা তৌফিক দান করেন। ফিরে এলেন তিনি আসার পথে, সেই যাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল নবীদের সবাই তাকে বিদায়ী ভাবে শেষ সালাত আদায় করলেন। কোথায়? আবার সেখানে, যেখান থেকে উঠছিলেন সেখানে আল্লাহ রসুল সেখানে নবীদের ইমামতি করলেন। কিছু তো উনি করছেন না, সব তো করানো হচ্ছে। বিদায়ের সময় জাহান্নামের দারোগা খাজেন মালেক ফেরেশতা জিবরিল বলছে, তুমি একে চেনো? তাকানোর সঙ্গে সঙ্গে কিন্তু আগেই জাহান্নামের দারোগা সালাম করছে আমার রসুলকে, কে? একটু মালেক জাহান্নামের দারোগা। জাহান্নামের দ্বারা যখন সালাম গছে তো বোঝা যায় আমার রসুল এবং তার সত্যের অনুসারে উম্মতরা কখনোই জাহান্নামে যাবে না, কারণ তাদের দারোগা আমাদের নবীকে সালাম করেছে। যাতা সম্মান মনে করেন নাকি? এখানে শুরুতে ওঠার সময় তাকে দুধ মদ শরবত দিয়ে পরীক্ষা করা হয়েছে। সিদ্দাতুল মুনতাহা গিয়েও আবার একই দুধ মত পেশ করা হয়, কারণ এবার তাকে চূড়ান্ত যাত্রায় যেতে হবে, অর্থাৎ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, যেখানে জিবরিল থাকবে না। দেখা যাক মানুষের মর্যাদা কোথায় গেল এখন। ফেরেশতার ঊর্ধ্বে আল্লাহর পরেই আল্লাহ পাক মানুষের মর্যাদা নিহিত রেখেছেন। কেন, কিভাবে রাখলেন? শুধুমাত্র তার ইমানের কারণে, তাকওয়াশীলতার কারণে। এই মাটির দেহ এত উপরে উঠতে পারে যে ফেরেশতাকে ছাড়িয়ে যেতে পারে। মানুষ অবিশ্বাস করল, ফিরে গেলেন উনি মক্কায়। যাওয়ার পরে কথা মানুষকে বললেন, শুরু হয়ে গেল খেলা। এবং এ বিষয়ে আয়েশার হাদিসটা শুনলে বুঝতে পারবেন। ওয়ান আয়েশা ক্বালাত লাম্মা উসিরা বিন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল মসজিদুল আকসা ইতাহাদাসু আন-নাসু বিযালিক ফারতাদা নাসু মিম্মান কানু আমানু বিহি। যখন আল্লাহ রসুল মেরাজে গেলেন, ফিরে এলেন, মানুষের সঙ্গে কথা বললেন, তো লোকেরা বলা শুরু করলো, কি ব্যাপার, এটা কি সম্ভব? যারা ইমান এনেছিল তাদের মধ্যে বহু লোক মোরতাদ হয়ে গেল, না একটা ধোকাবাজ মানুষ কি বলে, এটা কি সম্ভব? 40 দিনের পথ, 1 মাসের রাস্তা চোখের পলকে গেল আর ফিরে এলো, হতে পারে না। লোকেরা যারা ইমানদার তারা দৌড়ে চলে আবুবকরের কাছে। তারা এসে বলল, তুমি কি জানো তোমার যে নবী তিনি এক রাতেই বাইতুল মুকদ্দাস সফর করে এসছেন, শুনছো উনি কি বলছেন? আবুবকর বলল, উনি কি এরকম কথা বলেছেন? কালু, না অবশ্যই বলেছেন। কল ইন কানা কালা যালিক লাকাদ সাদাকা, যদি মুহাম্মদ এ কথা বলে থাকেন অবশ্যই তিনি সত্য কথা বলেছেন। নাম ইন্নি লা উসাদ্দিকু ফিমা হুয়া আবআদু মিন যালিক, শুনে রাখো আমি তাকে বিশ্বাস করি এমন দূরের কথা যা এর চাইতে বহু দূরের। কি সেটা? ও সাদ্দিকুহু খাবারাস সামায়ে ফি গুদওয়াতিন আও রাওহাতিন, তিনি আমাদেরকে আসমানের খবর শোনান সকালে এবং সন্ধ্যায়, এবং আমরা তা বিশ্বাস করি। সুবহানাল্লাহ, এ তো দুনিয়া টু দুনিয়া, আমরা আসমানের খবর দৈনিক সকালে সন্ধ্যায় শুনি, আর তোমরা আমাকে এটাতে বিস্ময়কর মনে করছো? মা আয়েশা সিদ্দিকা বলছেন, ফাযালিকা সুমিয়া আবু বকর আস-সিদ্দিক, এদিন থেকে আবু বকরকে আস-সিদ্দিক নামে নামকরণ করা হলো। মুসাদ্দাক হাকিম। অবশ্য এখানে সিরত ইবনে হিশামে বলা হয়েছে আল্লাহ রসুল তাকে এই নামটি দিয়েছিলেন, আর মা আয়েশা বলছেন সুমিয়া নামকরণ করা হয়। এখানে মুভাম আছে, কে তাকে নামটা দিল? আসলে নাম কাউকে দেওয়া লাগে না, মান অটোমেটিক্যালি যোগ্যতার বা বিশ্বাসের সাক্ষ্য মানুষের জবান থেকেই বেরিয়ে গেছে। আসলে এই সিদ্দিক আমরা কিছুই না, আমরাও মুসলমান বটে, কিন্তু ওই তো কড়া বিশ্বাস আমাদের মধ্যে নাই, এই কারণেই আবু বকরকে সিদ্দিক বলা হয়। عن جابر انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لما كذبني قريش كنت في الحجر فجل الله لي بيت المقدس فاتفقت اخبرهم من ان اياته وانظر اليه متفق عليه جابر بن عبد الله رضي الله عنه বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন দেখো যখন আমি মেরাজে গেলাম কাযযাবানি কুরাইশ কুরাইশের লোকরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করল ফাকুমতু ইলাল হাজির আমি তখন হাজরে আসওয়াদের পাশে দাঁড়িয়ে গেলাম ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকদ্দাস তো আল্লাহ পাক আমার সামনে বাইতুল মুকদ্দাসকে একবারে স্পষ্টভাবে এনে দিলেন চিন্তাই করা যায় না এইগুলো দেখেই তো আপনারা এখন কি জানো কি বলে আরে বাবা বলো না ভিডিও ভিডিও এসব তোমরা বানাইছো তো এইসব হাদিস পড়েই তো সেই যুগে ভিডিও একদম সামনে দেখিয়ে দিল বাতুল মকদ্দাস অনলাইনে বেটা তোরাই ভিডিও বানাবে 2000 বছর পরে আমি আগে আমার নবীকে দেখিয়ে দিলাম একেবারে ডাইরেক্ট সরাসরি সামনে হাজির করে দিল ভাষাটা কেমন আসছে তো জাল্লাল্লাহু লি বাতুল মকদ্দাস জাল্লা মানে কি জানো জাল্লা মানে জাহরা এক না জাহরা মানে প্রকাশিত হওয়া আর জাল্লা মানে একটা চকচকি পোশাক প্রকাশিত হওয়া যাতে কোন রকম আচ্ছন্নতা থাকে না ঝকঝকে একেবারে জাল্লাল্লাহ বি বাতাল মুকদ্দাস আল্লাহ পাক আমাদের আমার সামনে বাতাল মুকদ্দাসে একটা চকচকি অবস্থার সামনে হাজির করে দিলেন ফাতাফাক্ত উখবিরুহুম মিন আয়াতিহি তখন আমি বাতাল মুকদ্দাসের এক একটা নিদর্শন ওদেরকে বলতে লাগলাম ওয়া আনজুরু ইলাইহি দেখি আর বলি দেখি আর বলি যেটা প্রশ্ন আসে দেখি আর বলি কোন ব্যাপার না তো মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম হাদিস এটা বোঝা যাচ্ছে যে বিশ্বাস করেনি একদল মানুষ কুরাইশের নেতা তো চেষ্টা করেছিল এই ঘটনা দিয়ে মুসলমানদের ফিরিয়ে নেওয়ার জন্য তারা অবশ্য সফল হয়েছিল কিছুটা বহু মুসলমান মোরতাদ হয়ে গেছিল কিন্তু এরপরও মুসলমানরা মোরতাদ কিন্তু সবাই হয়নি যুগে যুগে এরকমই হয়ে থাকে যারা সত্যসেবী তাদের বহু কাজ মিথ্যাবাদীরা পছন্দ করে না আর আজে বাজে অহবাদ দিয়ে দিয়ে মানুষকে ফিরাতে চেষ্টা করে কিন্তু আসলে মানুষ সত্যের দিকেই ফিরে যায় এই ঘটনার দিকে ইঙ্গিত করেই আল্লাহ পাক বলছেন ওমা জাআলনা রুইয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস সূরা বনী ইসরাইল 60 নম্বর আয়াত আমরা যে তোমাকে এই দৃশ্যটা দেখালাম ইল্লা ফিতনাতাল লিন্নাস মানুষকে পরীক্ষা করার জন্য যে কতজন মানুষ এই ঘটনাকে বিশ্বাস করে আর কতজন অবিশ্বাস করে মুশকিল হয়েছে এখানে আল্লাহ পাক রুইয়া বলেছেন এখানে অনেকে এটা দিয়েই প্রমাণ করছে এটা স্বপ্ন ছিল রুইয়া অর্থ এখানে স্বপ্ন নয় রুইয়া অর্থ রুইয়াত যাকে বলে স্পষ্ট দেখা স্বচক্ষে দেখা রুইয়া যদি আলেফ ইয়া তো ওটা হয়ে যায় স্বপ্ন আর এখানে আরাইনাকা বলার পরে ওটা থাকে না ব্যাখ্যা হয়ে যাচ্ছে লেনুরিয়াহু মিন আয়াতিনা আমরা তোমাকে দেখালাম আমাদেরকে নিদর্শন সমূহ কি দেখলেন তিনি এগুলো আপনারা হাদিসে জানবেন জান্নাত জাহান্নামের দৃশ্য দেখলেন সেখানে তার জন্য নির্ধারিত মক্কায় মাহমুদ দেখলেন সব কিছুই তাকে দেখানো হয়েছে কেবল আল্লাহকে স্বরূপে তিনি দেখতে পারেন নাই সবাই প্রশ্ন করতে সবই তো দেখলেন আল্লাহকে দেখেননি না নূরুই ওরানি তার নূর আমাকে দেখানো হয়েছে সরাসরি আল্লাহকে দেখা যাবে না ওটা নির্ধারিত আছে কিয়ামতের পরে যখন আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ আল্লাহ পাক সর্বে সকলের সামনে নিজেকে পরিষ্কারভাবে দেখিয়ে দেবেন আমি সেই যাকে তোমরা চিরদিন ইবাদত করেছো আমি সেই মহান সত্তা আল্লাহ ইমাম শাফি রহমাতুল্লাহ বলছেন যদি আমি বিশ্বাস না করতো আমি আমার আল্লাহকে আখেরাতে স্বচক্ষে দেখব আমি শাফি কখনোই মুসলমান হতাম না কত দৃঢ় বিশ্বাস এখানে আরেকটা জিনিস প্রমাণ হয় যে আল্লাহ পাক কোন আসমানে নাই সিদ্রাতুল মুনতাহাতেও নাই তার উপরে আরশে মওলায় তিনি সমন্বিত এটা পরিষ্কার আর রহমান ও আলাল আরশে ইস্তাওয়া লাউ মা ফিস সামাওয়াত ও মা ফিল আরদ ও মা তাহতা সারা আল্লাহ আছেন আরশের উপরে সমন্বিত এবং তারই জন্য নিবেদিত নভোমণ্ডল এবং ভূমণ্ডল এবং যা মাটির তলে সব কিছু তার একেবারে এই যে তিনি যে আরশে আছেন এটা স্বচক্ষে আল্লাহ পাক তার নবীকে দেখিয়ে দিলেন আমি কিন্তু এর উপরে আর আসার ক্ষমতা তোমাদের নাই, ইভেন জিবরিলেরও ক্ষমতা নাই, এরপরে আছি শুধু আমি, কিন্তু আমাকে তুমি দেখতে পাবে না। আমি একেবারে আচ্ছাদিত করে দিয়ে এমন করে অবস্থা সৃষ্টি করেছেন, দেখতে খালি কণ্ঠ শুনেছে, দেখতে পায়নি। এবার আসেন এই ঘটনা নিয়ে, এই রজবগুলো নিয়ে আমরা মৌলী সাহেবদের কারবার শুনে নেব। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রজবুন শাহরুল্লাহ ও শাহবানো শাহরি ও রমাদানো শাহর উম্মতি। রজব হল আল্লাহর মাস, শাহবান হল আমার মাস, আর রমজান হল আমার উম্মতের মাস। দিল্লি হাদিস বাণী, সমস্যা নেই। দুই নম্বর হাদিস, ফাদলু রজবিন আলা সাইরি শুহুর কা ফাদলুল কুরআন আলা সাইরি আযকার। সকল মাসের উপরে রজব মাসের মর্যাদা, যেমন সকল জিক্রের উপরে কোরআনের মর্যাদা, অর্থাৎ সকল কিতাবের উপরে কোরআনের মর্যাদা। কারণ কোরআনে, কোরআনকে জিক্রি বলা হয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তিন নম্বর হাদিস, ইন্না শাহরা রজব শাহরুন আযীম, রজব মাস একটা মহান মাস। মান সামা মিনহু ইয়াওমান কাতাবাল্লাহু লাহু সাওমা আলফা সানা, যে ব্যক্তি এই মাসের একটা দিন সিয়াম রাখবে, হাজার মাস সিয়াম রাখার সমান নেকি পাবে। মিথ্যা কথা ভাই, সুবহানাল্লাহ বলেন না, এই যাই বললাম সবগুলোই মিথ্যা, সবগুলোই আল্লাহ রাসূলের নামে বানানো হয়েছে যাতে রজব মাসের হুজুরদের কিছু কামাইটা বেশি হয়। কিছুই না ব্যাপারটা, সারা দুনিয়া আখেরাতের স্বার্থে কেউ হাদিস তৈরি করে না, দুনিয়ার স্বার্থে মানুষ এগুলো করত। এমনি করে অসংখ্য হাদিস আছে, আল্লাহ বলছেন ইন ইদ্দাতা শুহুরিন দাল্লাহ ইসনা আশারা শাহর, আল্লাহর কাছে মাসের গণনা হলো বারো মাস, আর এরা বলছে রজব হলো আল্লাহর মাস, শাবান হলো রসুলের মাস, আর রমজান হলো উম্মতের মাস। তাহলে কি হলো, ধোকাবাজ নেটা পড়লি বোঝা যায় যে মিথ্যা, সমস্ত মাসই তো আল্লাহ, আর কারো সিবরাটকে ভাগ করা আছে নাকি, কি বলবেন কর। এ ধরনের বহু বানোয়াট হাদিস তৈরি করা হয়েছে, মওযুআতের কিতাবের মধ্যে আপনারা পাবেন খুঁজলে। আসুন মেরাজের শিক্ষা। এক, মেরাজের মাধ্যমে আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন যে যাবৎ ইহুদি নাসারাদের যে কর্তৃত্ব চলছিল এটার অবসান হবে, এরপরে ইসলামী সমাজের উত্থান ঘটবে, এবং সেটাই হয়েছে। এরপরেই মদিনায় হিজরত হয়েছে, হিজরতের পরে ইসলামের খেলাফতের বাস্তব বিধানসমূহ নাজিল হয়েছে এবং বাস্তবায়িত হয়েছে, এবং আমার রসুলের মৃত্যুর পরে মাত্র চার বছরের মধ্যে ওমর ফারুকের জমানাতে বাইতুল মুকাদ্দাস বিজিত হয়েছে 15 হিজরিতে। ফলে ইহুদিদের কেবলা মুসলমানদের দখলে চলে আসলো আল্লাহ রসুলের মৃত্যুর মাত্র 4 বছর পরেই। ইঙ্গিত রয়েছে আজকে আমার রসুলের এই মেরাজ অর্থেই হল ইসলামী সমাজের উত্থান। দুই, এর মধ্যে নিহিত আছে এর পরবর্তী ইসলামী সমাজের শুভ সূচনা যা ঘটেছিল আকাবায়ে কুবরার মধ্যে, বায়াতে কুবরার মধ্যে 73 জন পুরুষ এবং 2 জন নারীর মাধ্যমে বায়াত ইমারতের যে শুভ সূচনা হয়, পরেই এদের মাধ্যমেই মদিনাতে ইসলামী বিপ্লবের সূচনা হয়। এটাতে বুঝিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র আখেরাত পাওয়ার উদ্দেশ্যে একদল যুবক যখন আল্লাহর নামে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ হয় তখন তাদের মাধ্যমেই কেবল সমাজ পরিবর্তন সম্ভব, দুনিয়াদার কোনো মানুষের মাধ্যমে দুনিয়া পরিবর্তন সম্ভব নয়। তিন, সচক্ষে আখেরাত দর্শন, এই সৌভাগ্য কারোরই হয় নাই। হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ পাকের সৃষ্টি কুশলতা দেখার জন্য ইব্রাহিম এবং মুসাকে আল্লাহ পাক কিছু দেখিয়েছেন, ইব্রাহিম তো নবী একদিন বললেই ফেলে, হে আল্লাহ তুমি যে আসলে মৃত্যুর পরে জীবিত করবে আমাকে একটু স্বচক্ষে দেখাবে কি? আল্লাহ বলছেন তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম বলছেন ওলাকিন লাইয়াতমান্না কলবি, আমার অন্তরের প্রশান্তির জন্য আমি এটা চাচ্ছি। আল্লাহ বলেন ঠিক আছে, তুমি চারটা পাখি হত্যা করো, গোস্তগুলো একসাথে মিশাই ফেলো, অথবা চারটা পাহাড়ে রেখে আসো চার ভাগ, এবার তুমি পাখিগুলোকে ডাকো, দেখো কি অবস্থা হয়। ইব্রাহিম তাই করলেন, ধরে নেন চারটা মুরগি জবাই করে টুকরা টুকরো করে গোস্ত একসাথে মিশে ফেলছিলেন, কার মাথা কোথায় গেলো ঠিক ঠিকানা নাই, কার ঠ্যাং কোথায় গেলো ঠিক ঠিকানা নাই, এইবার এইবার নিয়ে উনি চার পাহাড়ে বহু দূরে দূরে চার পাহাড়ে রেখে এলেন। এবারে তিনি ডাক দিলেন মুরগিদের, কুক কুক আর ডাকি না, ডাক দিলেন সবগুলো ছুটে চলে আসছে ঠিক আগের মতোই। বলে কি ইব্রাহিম হলো দেখতে পেলে? হ্যাঁ আল্লাহ, আমি সেরকম অন্তরে প্রশান্তির জন্য বলেছিলাম, আমাকে তুমি ক্ষমা করো। বিশ্বাস সচক্ষে যেটা হয় সেটা আইনুল ইয়াকিন হয়। এই জন্য হাদিসে বলা হয়েছে খবর কাল মুআয়্যানা, খবর কখনোই চাক্ষুষ দর্শের অনুরূপ নয়। চোখে দেখা সাক্ষী আর শোনা সাক্ষী কি সমান হয়? তো চোখে দেখার এই সৌভাগ্য নবীদের মধ্যে শুধুমাত্র আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছে, কারণ তিনিই হবেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, এরপরে আর কোন নবী আসবেন না। যাতে উম্মত সন্দেহ এবং দ্বিধাদ্বন্দ্ব না ভাগে, আসলে জান্নাত আছে কি না, আসলে জাহান্নাম শাস্তি হবে কি না, এই দ্বিধাদ্বন্দ্ব যেন কেউ না ভোগে। মানব জাতির উন্নতি নির্ভর করে মেয়েরাজের পথ ধরে, অন্য পথে নয়। মেয়েরাজে যে শিক্ষা আল্লাহ রসুল নিয়ে আসছেন, অর্থাৎ তোহফায়ে সালাত, সালাতের মাধ্যমে মানুষকে আল্লাহর দাসত্ব শেখানো হয়। একটা অহংকারী মানুষ যখন মাটিতে লুটিয়ে পড়ে, সে কার কাছে পড়ে? একটা অহংকারী মানুষ কখনোই কারো কাছে ক্ষমা পর্যন্ত চায় না। খেয়াল করে দেখবেন, ও যতই পাপ করুক, বলা তুমি অনুকে ক্ষমা চাও, সব উনি ক্ষমা করে দিবেন, ও ক্ষমা জীবনও চাইবে না। খুব বেশির বেশি এটুকুই বলবে আমি দুঃখ প্রকাশ করছি। দেখছেন আজকাল হয় ক্ষমা চাওয়া, এই একটা অত্যন্ত বড় গুণ যেটা মানুষের মধ্যে নাই। অহংকারী মানুষ কখনোই ক্ষমা চায় না। আর এই কারণে কোরআনে আল্লাহ পাক বলছেন তিলকা দারুল আখিরাতু লিল্লাযীনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়া লা ফাসাদা, আখিরাতের গৃহ আমরা তৈরি করেছি ওইসব ব্যক্তিদের জন্য যারা দুনিয়াতে কোনো বড়ত্ব এবং অহংকার কামনা করে না এবং ফাসাদ বা বিশৃঙ্খলা কামনা করে না, তাদের জন্যই আমরা আখিরাতের গৃহ নির্মাণ করেছি। সালাতে লুটিয়ে পড়ার মাধ্যমেই আল্লাহর কাছে দাসত্ব প্রমাণ করা হয়, এবং আল্লাহ দাসত্ব যে করে সে কখনোই শয়তানের দাসত্ব করে না। আর শয়তানের দাসত্ব না করলে অটোমেটিক্যালি পৃথিবীতে শান্তি আসবে। পৃথিবীর যাবতীয় উন্নতি এবং অগ্রগতি নির্ভর করছে তাকওয়ার উপরে, আল্লাহ ভীতির উপরে। এই প্রশিক্ষণ আল্লাহ পাক মেরাজে আল্লাহ রাসূলকে সরাসরি দিয়ে দিলেন। পাঁচ, আল্লাহ নিজ সত্তা আরশের সমন্বিত, এটা চাক্ষুষ তাকে বুঝিয়ে দেওয়া হলো, এবং সেখানে বসেই যে তিনি সারা নবমণ্ডল ভূমণ্ডল পরিচালিত করছেন, অর্থাৎ তার জ্ঞান ও শক্তি সর্বত্র বিরাজিত, এটা তিনি চাক্ষুষ প্রমাণ নিয়ে এলেন। অথচ আমরা এখনো বলছি আল্লাহ সর্বত্র বিরাজিত এবং তিনি, এবং আমরা যারা আছি যত কল্লা তত আল্লাহ, আমরা সবাই আল্লাহর সত্তার অংশ। এই নোংরা বিশ্বাস, কুফরি বিশ্বাস, শিরকি বিশ্বাস মুসলিম সমাজে সেয়ে গেছে। সৃষ্টি কখনোই স্রষ্টার অংশ হতে পারে না। যুক্তি দেয় ছেলের যেমন বাপের অংশ, আর এপটা ছেলেও সৃষ্টি বাবাও সৃষ্টি, আল্লাহ বাবাকে সৃষ্টিকর্তা নাকি? আল্লাহ সৃষ্টিকর্তা, মানুষ সৃষ্টি কখনোই তার সমান হতে পারে, তার অংশ হতে পারে না। কিন্তু এটা মানুষকে বোঝানো যাচ্ছে না। এখনো দেখেন বহু মসজিদে চলে যান, ডাইনে আল্লাহ বামে মোহাম্মদ আছে না, বাসের মাথা ওঠেন বাসের ডান পাশে আল্লাহ বাম পাশে মোহাম্মদ, এমনকি ইজি বাইক গুলো যায় এর মধ্যে শুধু আল্লাহ, এখানে মোহাম্মদ আউট। বাতুল মোকরমা আল্লাহ দিয়ে শুরু করেছিল, তখন যুবসংঘের প্রথম যুগ আমার, সরাসরি প্রতিবাদ করার ফলে প্রস্তাব চাইলেন, দেখেন আল্লাহকে হটাই দিলে মানুষ আমাদের মারবে, সরকারের বিরুদ্ধে খেপে যাবে, প্রস্তাব দেন কি করতে হবে, শেষকালে সরকারকে বাঁচানোর জন্যই বলতে পারে আমরা প্রস্তাব দিই ঠিক আছে আল্লাহু আকবার লেখেন। এখন আল্লাহু আকবারটা এখন বাতিল মারার সামনে আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওটা আমাদের দিয়ে করিয়ে নিয়েছেন। সেদিন কিন্তু আমার সঙ্গে কোনো হাজার হাজার ছাত্র ছিল না, যুবসংঘ মানে আমি একাই গেছিলাম সেখানে ফাইট করতে, ১৬টা সংগঠন সেখানে ছিল ইসলামী সংগঠন, এই ১৫টার সঙ্গে লড়াই করে ওকে আল্লাহকে হটিয়ে শুধুমাত্র আল্লাহ আকবার টোটালি আমরা দিতে চাইনি। যখন বলা হলো যে এটা যদি উঠিয়ে দিই এখন আমাদের মায়ের ছাড়া বুঝতে আমার ভাগ্যে কিছু হবে না, শেষকালে বাদ দিয়ে আল্লাহ আকবার। বুঝতে পারছেন, মানুষ দ্রুত শয়তানের ধোকা পড়ে যায় কিন্তু ইসলামের দিকে আসতে চায় না। এখন পর্যন্ত নৌকায় মোহাম্মদ বসে আছে আর পিছনে আল্লাহ ভালদারি বসে আছে, শোবক্স বড়লোকে ঘরে ঘরে আছে, আল্লাহ আর মোহাম্মদ জলে আর নিভে, যাবেন কোথায়? এই শিরকি কাণ্ড যারা করে তারাই হলে এদেশে বড় বড় পীর মশাই, শিরকের আড্ডাখানা। মানুষ কখন আল্লাহর সঙ্গে ফানা হয়? জিকির করতে করতে এক পর্যায়ে ফানা ফিল্লা হয়ে যাবে, মানে আল্লাহ আর বান্দা কোনো ফারাক নাই। এই যে শিরকি আকিদা, এটাকে দূর করার জন্য, এটাকে নতুন আকিদা না, বহু আগে থেকে চলে আসতেছে। আল্লাহ পাক তার রসুলকে সচকে দেখিয়ে দিলেন, দেখো তুমি কিন্তু আজও আমাকে দেখতে পেলে না, আমি সর্বশেষ সিজদাত মুনতাহা এসে গেছো, এরপরেও কিন্তু আমাকে দেখতে পাচ্ছ না, আমি আছি, কথা শুনো আমার। আল্লাহ পাক মানুষের সঙ্গে কথা বলেছেন দুনিয়াতে নেমে এসে শুধুমাত্র মুসার সঙ্গে, আর আমার নবীর সঙ্গে আসমানে ডেকে নিয়ে কাছে ডেকে নিয়ে কথা বলেছেন, মর্যাদা কার বাড়লো? যাতে ব্যাপারে মনে করেন নাকি? নিঃসন্দেহে ওটা অত্যন্ত মর্যাদাকর যে আল্লাহ পাক নিজে নেমে এসে কথা বলেছেন, এটা মর্যাদাকর নয়, কিন্তু ওটা দুনিয়াতে, আখরাতে গিয়ে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন তিনি, এই দুজন নবী সরাসরি আল্লাহর কথা শুনতে পেয়েছেন, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এর মধ্যে বুঝিয়ে দেওয়া হলো আল্লাহ সবার উপরে, তিনি কখনোই বান্দার সমতুল্য নহেন, আলম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নাই। নিজ সান্নিধ্যে ডেকে নিয়ে তুহফে সালাত প্রদানের মাধ্যমে তাকে বুঝিয়ে দেওয়া হল ইসলামের মাধ্যমে আত্মশুদ্ধি, এই সালাতের মাধ্যমে যে আত্মশুদ্ধি আসবে, এই আত্মশুদ্ধির মাধ্যমেই সমাজের উন্নতি ও অগ্রগতি সম্ভব। যতদিন পর্যন্ত আত্মশুদ্ধি না হবে, যতই সালাত আদা করি কিন্তু আত্মশুদ্ধি হচ্ছে না, হতে হবে আপনাকে, এর বাইরে কোনো তরিকা নাই। আত্মশুদ্ধি বা তাজকিয়া নাফসের জন্য নিজেরা কোনো তরিকা আবিষ্কার করা যাবে না, করলেই ওটা বেদাত হয়ে যাবে, ওই পথে আল্লাহ রাসূল যান নাই, যেতেও বলেন নাই, এবং আমরাও কাউকে যেতে বলবো না। পীর মশাইখরা বহু তরিকা আবিষ্কার করেছেন তাজকিয়া নাফসের জন্য, এগুলো তরিকা আল্লাহ কর্তৃক তার রসুল কর্তৃক অনুমোদিত নয়, আল্লাহ কর্তৃক অনুমোদিত তরিকা হল সালাত। এবং এই শেষ হওয়ার পরের দিনেই, মেরাজের পরের দিনেই জিব্রিল নেমে এসেছেন দুনিয়াতে, এবং মক্কায় মাহমুদের পাশে দাঁড়িয়ে দুদিনে আল্লাহ রসুলকে ৫-৫-১০ বক্ত সালাত নিজ ইমামতিতে তাকে ট্রেনিং দিয়ে শিখিয়ে দিয়েছেন কিভাবে সালাত আদায় করতে হবে। ইসলামের ইবাদত সমূহের মধ্যে সবগুলোই বলতে পারেন থিওরিটিক্যাল, একমাত্র সালাতটাই প্র্যাকটিক্যাল, যে সরাসরি জিব্রিল এসে তার বান্দা রসুলকে হাতে নাতে দেখিয়ে দিয়ে গেছেন। এজন্য আমার রসুল আমাদেরকে বলছেন সাল্লু কামার ওয়ে তুমুনি উসাল্লি, তোমরা অনুরূপভাবে সালাত আদায় করো, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো, শুনছো বলা হয়নি, দেখছো যেভাবে সেইভাবে সালাত আদায় করো। অতএব কোরআন এবং সহিহ হাদিসের বিধান মোতাবেক সালাত না হলে ওটা আদৌ সালাত হিসেবে আল্লাহর কাছে গৃহীত হবে না, ওটা সালাতের একটা ট্রেনিং হবে, উঠা বসা হবে, ওটা সালাত হবে না। ঠিক অনুরূপভাবে সালাতের মধ্যে খুশু খুশু না থাকলে, সালাতের মধ্যে চোখে পানি না পড়লে, ওটা সালাত হিসেবে কোনো কবুলি হবে না আল্লাহর কাছে, ওটা সালাতই না। হবে সালাত, অবশ্যই ফতোয়া হিসেবে সালাত হবে, কিন্তু কাদাফুল্লাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, সফল কাম মুমিন তারাই যারা সালাতের মধ্যে খুশু খুশু বজায় রাখে। অর্থাৎ আমরা মুমিন থাকব, মুসলিম থাকব সালাত আদায়ের মাধ্যমে, কিন্তু সফল কাম মুমিন হতে পারবো না। সফল কাম মুমিন না হলে কি জান্নাত পাবো? তাহলে আমাদের লক্ষ্য থাকা উচিত সফল কাম মুমিন হওয়া। আর যে ব্যক্তি সালাতে নিবেদিত প্রাণ, নিঃসন্দেহে ওই ব্যক্তি কশিন কালেও আল্লাহর অবাধ্যতা করে না, সে কখনো হারাম খায় না, সে কখনো ধোকা দেয় না, সে কখনোই অহংকারী হয় না, সে কখনো মানুষকে প্রতারণা করে না, সে অবশ্যই একটা সুন্দর মানুষে পরিণত হয় যখন সে আল্লাহর কাছে সারেন্ডার করে। আর আল্লাহর কাছে মাথা নত করার সর্বোচ্চ কেন্দ্রই হচ্ছে সালাত। ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষের যাবতীয় অন্যায় এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে। ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, নিশ্চয়ই সালাতরত অবস্থায় মুসল্লি তার প্রভু আল্লাহর সঙ্গে গোপনে আলাপ করে। এটা বুখারী শরীফ হাদিস, যে সালাতের মধ্যে আল্লাহর সঙ্গে আলাপ করার মেজাজ তৈরি হয় না, ওটা খালি ওটা বসে হয় কা নুকরাতুল গোরাব, ওটা সালাত নয়। তাই সালাতের মাধ্যমেই সমাজ বিপ্লব সম্ভব, এটা জানিয়ে দেওয়া হলো মেরাজের অন্যতম শিক্ষা হিসেবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসরা এবং মেরাজের মৌলিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, এবং ইসরা এবং মেরাজের অবিশ্বাস করে যেন আমরা ধ্বংস হয়ে না যাই। একটা ছোট্ট কথা বলতে ভুলে গেছি, এই যে লোকগুলা মোরতাদ হয়ে গেছে বললাম না অবিশ্বাস করার কারণে মক্কায়, এই সবগুলো মরেছে এই বদরের যুদ্ধে। ইবনে কাসির বলছেন এই একটাও বাঁচেনি, যে কয়টা মোরতাদ হয়ে গেছিল তার কয়েক বছর পরে তো আড়াই বছরের মাথায় তো এই বদরের যুদ্ধ হলো, আল্লাহ পাক সবগুলোকে বদরে হাজির করেছিল, সবগুলোকে খতম করে দিয়েছে। এ যুগেও যদি কেউ ইসরায়েল মেরাজকে অবিশ্বাস করে আল্লাহর গজবে সে ধ্বংস হবে, আল্লাহ পাক তাকে কখনোই বাঁচিয়ে রাখবেন না, তাকে ওহিউকালে কোশ্চিন কালে উন্নতি দিবে না যদি অবিশ্বাসী হয়ে মরে। এজন্য ইবনে কাসির একটা চূড়ান্ত কথা বলেছেন, হাদিসুল ইসরা আজমা আলাইহিল মুসলিমুন ওয়া আনকারা আলাইহিল জানাদিকা ওয়াল মুলহিদুন, ইসরা ও মেরাজের হাদিসের উপরে বিশ্বের সকল মুসলিম একমত, আর এটাকে অপ্রত্যাখ্যান করেছে বিশ্বের যাবতীয় নাস্তিক এবং জিন্দিক সম্প্রদায়। এটা দিয়ে বোঝা যাচ্ছে জিন্দিক যে ব্যক্তি হবে, নাস্তিক যে ব্যক্তি হবে, সেই মাত্র ইসরা ও মেরাজকে অস্বীকার করবে, মুসলিম যে হতে চায় তাকে এটা অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। অর্থাৎ ইসরা ও মেরাজের বিশ্বাসের মধ্যেই মুসলিম আপনি আছেন কি নন এটা প্রমাণ নিহিত। আল্লাহ পাক আমাদেরকে ইসরা ও মেরাজের শিক্ষার উপরে পূর্ণ ইয়াকিনের সাথে বিশ্বাস করার তৌফিক দান করুন, এবং এর উপরে আমল করার তৌফিক দান করুন। সালাতকে সালাত হিসেবে নিজের জীবনে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।